সুন্দর কবি গড়তে প্রতিভা বিকশিত করতে, সুন্দর কবি গড়তে প্রতিভা বিকশিত করতে, এসো এসো এসো এসো এসো এসো কলরবে, এসো এসো এসো এসো এসো এসো কলরবে। খুর হলো দোর খুলো ফুকুমনি উঠরে, ওই ডাকে জুঁই শাখে ফুল খুকি ছোটরে, খুলিহাল তুলি পাল ওই তরি চললো এইবার এইবার, খুকু চোখ খুললো আলসে নয়সে, উঠে রোজ সকালে রোস্তায় চাঁদা ভাই, টিপ দেয় কপালে বন্ধুরা আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের। এই জাগরণী কথাগুলো নিশ্চয় তোমরা জেনে থাকবে, কবির কল্পনার সে খুকির মতো আমাদেরও তো জাগতে হবে, সকল আধার ছিঁড়ে সকাল সকাল, সব অলসতা ঝেড়ে ফেলে আমাদেরই তো আনতে হবে সোনালি সকাল, তাই না বন্ধুরা? তাহলে চলো সুরে সুরে শোনা যাক কলরবের ছোট্ট বন্ধুদের কণ্ঠে সেই ঘুম ভাঙানি গান। সময় তো চলে যায় পঙ্গতি ধারায়, দেখো দেখো ওঠো এবার।